কে এমন ভাগ্যবতী? আমার পূর্বে তোমাকে নৈবেদ্য নিবেদন করলো? ভাগ্যবতী নয়, ভক্তিমতী। ভক্তিমতী? হ্যাঁ, খেয়ে দেখো। ভক্তের নৈবেদ্য সে তো অমৃত তুল্য। সর্বরাজ,